সর্বভ্রষ্ট দেবতাগুলির এই বার্তা শুনে শান্ত যোগী বর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রামাবরণ ধারণ করলেন। আর শঙ্খ চক্র পদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রিকুটি কুটিল হয়ে উঠল। ব্রহ্মা স্তুতি করলেন, কচিৎ পিতা কচিৎ মাতা কচিৎ চ পিতরৌ তথা কচিৎ বিধাতা সংহর্তা কচিৎ বায়ু মরুপত্রিক একোহব্যনেক রূপেণ অরূপোহবি জগৎপতে ভক্তহৃদ পদ্ম মধ্যস্থ পাশে বিশ্বং চরাচরম। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে মহাশঙ্খ নিনাদিত হল। অদৃশ্য মহাশক্তির প্রথম বোধন বাণী দেব দেবীর অন্তর্গীতা রূপে উচ্চারিত হল, অভিব্যঞ্জিত হল সুরাঙ্গনার করুণ পরিদেব। Ooh.